শহীদের রক্ত বৃথা যায় না, তবু কেন হাই মন মানি না। মমতার বাঁধন ছেড়ে যায়ো, মমতার বাঁধন ছেড়ে যায়ো, কলিজা চিড়ে শহীদের রক্ত বৃথা যায় না, তবু কেন হাই মন মানি না। কেন রা চলে যায় বুক ভেঙে দিয়ে, সব কিছু ছেড়ে ওই শহীদি মিছিলে। কেন রা চলে যায় বুক ভেঙে দিয়ে, সব কিছু ছেড়ে ওই শহীদি মিছিলে। হৃদয়ের জানালাতে ওরাও কি দেয় বিপ্লবের সেই সে পথে, মমতার বাঁধন ছেড়ে যায়ো, মমতার বাঁধন ছেড়ে যায়ো, কলিজা চিরে শহীদের রক্ত বৃথা যায় না, তবু কেন হাই মন মানি না। স্বপ্নিল সম্ভার আশা ছিল কত তার, তবু সেই পথে শহীদের একাকার। স্বপ্নিল সম্ভার আশা ছিল কত তার, তবু সেই পথে শহীদের একাকার। প্রভুর ভালোবাসায় এতটাই প্রাণ, পৃথিবী তার কাছে পায় না কোদা। মমতার বাঁধন ছেড়ে যায়ো, মমতার বাঁধন ছেড়ে যায়ো, কলিজা চিরে শহীদের রক্ত বৃথা যায় না, তবু কেন হাই মন মানি না। মমতার বাঁধন ছেড়ে যায়ো, মমতার বাঁধন ছেড়ে যায়ো, কলিজা চিরে শহীদের রক্ত বৃথা যায় না, তবু কেন হাই মন মানি না।